السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবার দ্বীনি ইলম অর্জন করার জন্য দারসুল হাদিসে বসার তৌফিক ইনায়াত করেছেন। আমরা এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বুখারী শরীফের থেকে হাদিস দারস দিচ্ছিলাম, আজকে 5 নম্বর হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা বয়ান করছেন তার শিক্ষক আবদান থেকে, তিনি বয়ান করছেন তার শায়খ আবদুল্লাহ থেকে, তিনি বয়ান করছেন তার শায়খ ইউনুস থেকে, তিনি জহুরি থেকে। এই হাদিসটা উনি আরো একটা সূত্রে পেয়েছেন, সেটা হল ওনার শেখ বেশির ইবনে মোহাম্মদ, তিনি আবদুল্লাহ থেকে, তিনি ইউনুস থেকে, তিনি মামার থেকে, তিনি জহুরি থেকে। এরপরে এই দুই সূত্রের একই শিক্ষক, তারা বলেন যে আখবারানি ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ওনারা শুনেছেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ থেকে, তিনি বয়ান করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে কিছু কথা বলেছেন, যার মধ্যে ওহির কিছু বিষয় আছে, এই জন্যই কিতাবুল ওহির মধ্যে এই হাদিসটাকে আলোচনা করা হয়েছে। ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, বদান্য ছিলেন, যাকে যা দেওয়া দরকার তার দাতা ছিলেন। এই দাতা মানে আবার আল্লাহ যে অর্থে দাতা তা না, দানশীল। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল হতেন যখন রমজান মাস আসত। হেইনা ইয়ালকাহু জিব্রাইল, যখন জিব্রাইল আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রতি রাতে জিব্রাইল আল্লাহর রাসূলের কাছে আগমন করতেন, সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কোরআন, এরপরে জিব্রাইল আল্লাহর রাসূলের সঙ্গে পরস্পরে কোরআনের দার্স করতেন। এটা হাফেজদের মধ্যে এখনো প্রচলন আছে, একজন হাফেজ আরেকজনকে শোনায়, সে আবার একে শোনায়, এটা হলো পরস্পরে দাওর বলে দার্স। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন পুরা এক বছরে, অথবা পিছনে যে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন এগুলো আল্লাহর রাসূল জিব্রাইলকে পুরোটা শুনাইতেন, আবার জিব্রাইলও আল্লাহর রাসূলকে পুরোটা শুনাইতেন, এভাবে পরস্পরে দারস করতেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা বলেছেন, যে কথাটা সত্যিকার অর্থে একজন নিজের আপনজনের প্রশংসা করতে গিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে এটা বলা সম্ভব না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটির ছাত্র যারা তাদের পক্ষেই বলা সম্ভব। তিনি বলেছেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিহে মুরসালা, বসন্তের প্রথম দিকে যে বাতাস চালু হয়, এই বাতাসের চেয়েও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল ছিলেন। এটা কি বললেন? বসন্তের যে শুরুর দিকে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসের মধ্যে তিনটা ক্রিয়া আছে। এক হলো এটা খুব দ্রুত কাজ করে, দুই নম্বর হলো এটা গাছগাছালি সব কিছুর মধ্যে নতুন করে সবুজ এনে দেয়, রঙের পরিবর্তন করে, আর তৃতীয়ত আমভাবে ব্যাপকভাবে এটার দ্বারা সকলেই উপকৃত হয়। গাছগাছালি বলেন, প্রাণী জগৎ বলেন, সব কিছু উপকৃত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসা করতে গিয়ে তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বাতাস প্রবাহিত হয় আল্লাহর পক্ষ থেকে, এই বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন। তার মানে এক তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, তার যে দান, এখানে দান বলতে সবচেয়ে বড় হলো মানুষের জন্য হেদায়েতের প্রচার করা, এটা বড় দান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যে সবচেয়ে বড় দানশীলকে, মান আজওয়াদুল জুদান, সবচেয়ে বেশি দানশীলকে তোমরা কি জানো? তো সাহাবা ইকরাম মনে মনে তালাশ করতে লাগলেন, আমাদের এলাকায় আমাদের দেশে কে বড় দানশীল আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, আলাইসাল্লাহু আজওয়াদা জুদান, আল্লাহ কি সবচেয়ে বড় দানশীল নন? আল্লাহু আকবার, কল্পনাই করা যাবে না। এই যে আমরা বসে বসে বাতাস নিচ্ছি, কার দান? আলো গ্রহণ করছি, কার আলো? মাস শেষে যদি জিব্রাইল আসতো, এই দেশে যতগুলো বৃষ্টি হয়েছে এর বিল দাও, মিকাইল এসে বলল, জিব্রাইল এসে বলল সূর্যের আলোর বিল দাও। সূর্যের আলো এমনি তো আমরা ব্যবহার করছি, এখন আবার কি করে? ওই যে সৌরবিদ্যুতের মাধ্যমে এখন রাত্রেও জ্বালায়। যদি জিব্রাইল ফেরেশতা এসে বলতেন যে সূর্যের আলো যেই পরিমাণ তোমরা বাংলাদেশে ব্যয় করছো, এটার জন্য বিল পেশ করতে হবে, এত টাকা বিল দেওয়া সম্ভব ছিল? দুনিয়ার যত বিদ্যুতের যত লাইন আছে সব যদি একসাথে চালু করে, এরপরে সূর্যের আলো সমান হবে? রাতের বেলায় যারা বিদেশ ভ্রমণ করেছেন প্লেনে চড়ে, নিচের দিকে তাকাইলে দেখা যায় এই বড় বড় শহরগুলো এক একটা ঝাড়বাতির মতো মনে হয়। এটা করাচি শহর, এটা ঢাকা শহর, এটা অমুক শহর। তো এই যে যত আলো জ্বলে এগুলো কিচ্ছু না, পুরো দুনিয়া অন্ধকারে দেখা যায়। তো সূর্যের আলো, এক সূর্য পুরো দুনিয়াকে আলোকিত করে, বিল দেওয়ার কোনো সুযোগ ছিল আমাদের? এরপরে আমাদের নিজেদের মধ্যে আল্লাহর যে অনুদান, এই হাতগুলো দেখেন কি সুন্দর, এটা যত ঘষেন এটা কালো হয়, কিন্তু আরেক জায়গায় ঘষেন না কালো হয়ে যাবে, কি হয়ে যাবে? এই কপালে দেখেন না, ঘষা খেতে খেতে কালো দাগ পড়ে যায়। তো এরকম আল্লাহ তাআলা যে কি সুন্দর করে সৃষ্টি করেছেন, মুখটাকে কি সুন্দর দাঁত দিয়ে সাজাইলেন, দাঁতের ভিতরে একটা জিহ্বা আছে, আমি বলছিলাম যে এই জিহ্বাটা 32টা শত্রু দিয়ে ঘেরাও করা, কিন্তু জিহ্বাটা ওই শত্রুর উপর খুব দয়ালু। যখন কোনো খাদ্যের লোকমা টুকরা দাঁতের মধ্যে আটকা পড়ে যায়, জিহ্বার কোনো শান্তি থাকে না, ওইখানে আঘাত করতেই থাকে, গুঁতোতে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই খাদ্যের টুকরা, রুটির টুকরা, ভাতের টুকরা বা গোশতের টুকরা যেটা আটকে গেছে ওটা বের না করতে পারবে ততক্ষণ শান্তি নাই। তো বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা এরপরে নাকটা দিলেন, খাবারের লোকমা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে, কম্পিউটার তো চালু করতে দেরি লাগে, এখানে দেরি লাগে না, সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসে, এটা বাসি খাবার, এটা পচা খাবার, এটা অর্ধেক নষ্ট, এটা মোটামুটি চলে, এই যেই খাবারের যেই মান সঙ্গে সঙ্গে রিপোর্ট পেশ করে দেয়, ঠিক কিনা? আল্লাহ আকবার। চক্ষু এইরকম প্রত্যেকটা যে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া, এই সবগুলো কারণে এমন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দানশীল কে কোথায় আছে তালাশ করা শুরু করেছো, সবচেয়ে বড় দানশীল কে? আলাইসাল্লাহু আজওয়াদা জুদান, আল্লাহ কি সবচেয়ে বড় দানশীল নন? আলাইসাল্লাহু আজওয়াদা জুদান। এরপরে বলেন সুম্মা আজওয়াদু জুদান আজওয়াদু বনি আদম আনা, এরপরে বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দানশীল আমি, বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দানশীল আমি। কেমনে মানুষ কি করে? এক তো হলো বাহ্যিকভাবে সাহায্য করে, আল্লাহ নবী এটাও করতেন, যে যে জন্য আসতো আল্লাহ নবী সাহায্য করতেন, আর এটা বাস্তব এখনো দেখবেন, এই যে অনেক অসহায় গরিব মানুষেরা দেখবেন যে আসলে আসে আমাদের কাছে, কারণ ওই কোনো বাড়িতে যাওয়ার তো সুযোগ নেই, কেউ টাকা ধার চায়, বহু লোক আছে এলাকায় যারা একটু গরিব শ্রেণীর যারা আছে, আমাদের কাছে হুজুর একটু বিপদে পড়ে গেছি, কিছু টাকা দরকার, আমরা আমাদের সাধ্য মতো পারলে নিজেরা সহজে করি, না পারলে কাউকে বলে দিই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা সুন্নাহ, এরপরে সবচেয়ে বড় যে অনুদান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা হচ্ছে দিন পৌঁছে দেওয়া। কি করে দেওয়া? আল্লাহ তাআলার আমানত, আল্লাহর দিন আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা সবচেয়ে বড় অনুগ্রহ। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে বললেন যে নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবাহিত বাতাস শীতল বাতাসের চেয়েও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল ছিলেন। এটা বাহ্যিকভাবে শুনলে তেমন একটা গুরুত্ব মনে হয় না যে বাতাসের চেয়ে বেশি দানশীল, কি বললেন এটা, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় বাতাসের মধ্যে কি আছে। এই বাতাস ব্যাপকভাবে পুরো পরিবেশটাকে পরিবর্তন করে দেয়। ঠিক এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছিল। এরপরে এই পরিবর্তনটা খুব দ্রুত ছিল। একজন কবি এই প্রসঙ্গে বলেছেন, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া। অন্ধ ছিল যারা, তারা আপনার সংস্পর্শে এসে দৃষ্টিমান হয়ে গেছে। খুদ না থে জো রাহ পর ঔরু কে হাদি বন গয়ে, যাদের নিজেদেরই কোন পথের দিশা ছিল না, ওরা আপনার শিক্ষা নিয়ে তারা পথের দিশারই বনে গিয়েছিল। খুদ না থে জো রাহ পর ঔরু কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া। তো এভাবেই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে ব্যাপকভাবে দিন প্রচার করেছেন, এবং এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট কষ্ট করেছেন। আমাদেরও মনে রাখতে হবে যে আমরাও যারা দিন আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেছেন, আমাদেরও এই বাতাসের মতো কি হতে হবে, উদার হতে হবে। বাতাস আল্লাহর নেয়ামত, কাফেরের গায়ে লাগে, মুনাফিকের গায়ে লাগে, আল্লাহ দুশমনদের গায়ে লাগে, আমাদেরও ব্যাপকভাবে কাজ করতে হবে। এরকম ভাবে দ্রুত বাতাস যেমন দ্রুত পৌঁছায়, এরকম দ্রুত পৌঁছাইতে হইবে। আর একটা হলো বাতাস কি করে, কালার চেঞ্জ করে দেয়। আমাদেরও মানুষের কালার চেঞ্জ করতে হবে, যার দাড়ি নেয় দাড়ি মুখে আনতে হবে। যে ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুসরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এই হাদিসটা কি অর্থ, মান তাশাব্বাহে কওমিন ফাহুয়া মিনহুম, এটা চেঞ্জ করে দেওয়া। একজন মুসলিমের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আগের যুগের থেকেই তো ইহুদিদের এই খ্রিস্টানদের এই যে ঈসাই সাল, এটা আগে থেকেই ছিল। তাহলে মুসলিমরা কেন আবার হিজরি সন চালু করলো? কারণ আল্লাহ নবীর সাহাবীরা বুঝতেছিলেন যে আমাদের এই ইংরেজদের তারিখ অনুযায়ী তারিখ দেওয়াটা চলবে না, আমরা ওদের তারিখ দিয়ে তারিখ দেই, এটাই এখন একরকম ব্যাপক হয়ে গেছে। আমাদের চেষ্টা করতে হবে এই ইংরেজি তারিখ বাদ দিয়ে হিজরি তারিখ চালু করা যায় কিনা। আর এটা একটা ইংরেজদের অনুসরণ করা। একটা ইংরেজ যখন দেশে আসে, এই দেশে আসে, হয়তো খোঁচা লেগে ওর প্যান্টের এক জায়গায় ফিরে গেছে, ও চিন্তা করলো প্যান্টটাকে ফেলাই দেবো, ওইখানে পকেট লাগাই দিই, লাগাইলে হাঁটুতে একটা পকেট, ফিরে গেছে রিক্সা থেকে নামার সময়, ওর দেশে রিক্সা নাই, খোঁচা লেগে ওর প্যান্ট ছিঁড়ে গেছে, করলো কি, একটা তালি লাগাই দিল, পকেট লাগাই দিল। এই বাঙালি মনে করলো এটা একটা ফ্যাশন, ওরা ওদের কি করা শুরু করলো, এই প্যান্টের মাঝখানে হাঁটুর উপর একটা পকেট লাগানো শুরু করে দিল। এরকম একটা ইংরেজকে দেখলো, ও কি করে, এই হাঁটুর উপর একটা প্যান্ট পরলো, এটা পরা শুরু করে দিল। এই যে তাশাব্বু বে কওম, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা, এগুলো আমাদের বর্জন করতে হবে। এটাকে বলে পরিবর্তন, চেঞ্জ করা। আবার ওই সে কিনা ওই পত্রিকা আছে না কি একটা, যেন বদলে দাও বদলে যাও, ওটা না, এগুলো ভুয়া কথা। আল্লাহর সৃষ্টিকে বদলান জায়েজ নাই, এই জন্য ওরা দাড়ি আমি বদলাই যায়, আল্লাহর সৃষ্টিকে বদলান যাবে না। হ্যাঁ, আমরা আল্লাহর যে হুকুম আছে এর উল্টা যারা করে ওদেরকে চেঞ্জ করে আল্লাহর হুকুমের দিকে নিয়ে আসতে হবে, এই কাজটা আমাদের করতে হবে। তাহলে এখানে এই হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আজওয়াদু বিল খাইরে মিনার রিহিল মুরসালা, যে প্রবাহিত বাতাস আল্লাহর কর্তৃক যে বাতাস পাঠানো হয়, এই বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা কি তুলনা করলেন, এটার মধ্যে এই বিষয়গুলো জড়িত আছে, ব্যাপকভাবে উপকার করা, খুব দ্রুত উপকার করা এবং পুরা পরিবেশের রং পরিবর্তন করে দেওয়া। আমাদেরকেও মনে রাখতে হবে আমাদের ওই তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজ করতে গিয়ে আমি আগে বলেছি যে নিরলসভাবে কাজ করতে হবে, আমরা যেন আল্লাহর দরবারে আল্লাহর দিনের একজন সৈনিক হিসেবে কাজ করতে পারি। অনেক ভাইয়েরা প্রায় ফোন করেন যে আমরা এই যে দিনের দাওয়াত পাইলাম, এখন আমরা কি করতে পারি। আমরা এটা বলে দিচ্ছি, সবসময় বলি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উনি এই প্রশ্নই করেছিলেন ইয়া রাসূলুল্লাহ এখন আমার কাজ কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার যে কাজ তোমারও সেই একই কাজ। একে আবু বকরকে বলা মানে আমাদের সবাই কি বলে দেওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ ছিল আমাদেরও কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন কার জন্য, আল্লাহর দিকে আহ্বান করেছেন, আমরা দাওয়াত দেব কার দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দল বলেন, যে মত বলেন, যে মাযহাব বলেন, সেই মাযহাব, সেই দল, সেই মতের নাম কি, আমরাও সেই ইসলামেরই দাওয়াত দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা এই ইসলামের দাওয়াত দিতেন তাদের পরিচয় ছিল মুসলিম, তাদের পরিচয় ছিল কি, আমরা মুসলিম। আল্লাহর রাসূলের সাহাবীরা কাজ করতেন কাকে খুশি করার জন্য, না কোনো নেতা নেত্রী খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য, কোন বুজুর্গকে খুশি করার জন্য। খুশি করব কাকে, আমরাও কাজ করব কাকে খুশি করার জন্য। হ্যাঁ, এই কাজ করতে গিয়ে আমাদের একজন আমির দরকার, একজন রাহবার দরকার। সেটা তো আমরা বলি যে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটাই ছিল মুসলিমদের বড় সম্পদ, যে মুসলিমদের সব সময় একজন ইমাম থাকবে, কি থাকবে, আমিরুল মুমিনিন থাকবে, খলিফাতুল মুসলিমিন থাকবে। এবং সেজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন যে তোমরা শুনবে এবং মানবে, কার কথা, তোমাদের আমিরের কথা। ওয়ালাউ কানা আবদান হাবাসিয়ান, একজন হাবশি গোলামকেও যদি তোমাদের আমির নিয়োগ করা হয় তোমরা তার কথা শুনবে মানবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কিতাব দিয়ে তোমাদেরকে পরিচালনা করবে, আল্লাহর রাসূলের সুন্নাহ দিয়ে পরিচালনা করবেন। এই কারণেই আল্লাহর রাসূল কথা বলেছেন যে ব্যক্তি ইমামের বাইয়াত থেকে, ইমামের বাইয়াত থেকে বা ইমামের বাইয়াতকে নিজের গর্দান থেকে খুলে ফেলল, সে ইসলামের রজ্জুকে নিজের গর্দান থেকে খুলে ফেলল। এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই মুসলিমরা আল্লাহর নবীর ইন্তেকালের পরে, মৃত্যুর পরে, আল্লাহ নবীর মৃত্যু পরে সাহাবীরা আবু বকরের লাশ, আল্লাহ রাসূলের লাশ দাফন করা বাদ দিয়ে লিপ্ত ছিলেন কিসে, খলিফা নিয়োগ করার ব্যাপারে, যে খলিফা ছাড়া মুসলিমরা কোনো কাজ করতে পারে না। আবু বকর সিদ্দিক খলিফা নিযুক্ত হলেন, এরপরে কি হয়ে গেল, অন্যান্য কাজগুলো সমাধান করা, আল্লাহ রাসূলের লাশ দাফন করা হলো, আরো সব কাজগুলো আঞ্জাম দেওয়া শুরু হলো। কাফেররা ভয় পেয়ে গেল, যারা এতদিন পর্যন্ত অপেক্ষা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মদিনায় হামলা করব, একদিকে যাকাত দিতে অস্বীকার করলো, আর একদিকে মুসালামাতুল কাযযাবের নবুয়ত দাবির দাররা খুব উঠে পড়ে লাগলো, চতুর্মুখী ফিতনা। যে কারণে ওমর ইবনুল খাত্তাবের মতো একজন লৌহ মানব, আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, যাকে আল্লাহর নির্দেশে ব্যাপারে কঠোর বলা হয়েছে, এই ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর, এই মুহূর্তে একদিকে অমুসলিমদের হামলার আশঙ্কা, আর একদিকে কিছু লোক মোরতাদ হয়ে গেছে, আর একদিকে মুসাইলামাতুল কাযযাবের মিথ্যা নবী দাবুদারের অনুসরী একদল উম্মত হয়ে যাচ্ছে, যাকাত দিতে এক দল লোক অস্বীকার করেছে, যারা তারা তো ইসলাম ত্যাগ করে নাই, ওরা ইসলাম থেকে সরে যায় না, শুধু যাকাত দিতে অস্বীকার করেছে, এদের বিরুদ্ধে এখন লড়াই না করলে কেমন হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন, যে অমর জাহেলি যুগে সিংহ ছিলে আর ইসলামে এসে এখন শিয়াল হয়ে গেছ, জেনে রাখো আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা যাকাত দিত অথবা উটের সঙ্গে উটের রশিটা দিত, আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব। এরপরে তিনি পরিষ্কার করে দিলেন আয়ান কুসুদ্দিন ওয়ান হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকব। এটা পরিষ্কার হয়ে যায় ইসলাম রক্ষার জন্য মুসলিমরা জান দিবে, না মুসলিমদের রক্ষার জন্য ইসলাম বিসর্জন দেব। এখন দুটাই হচ্ছে। এখন বলা হয় কি, আরে আমরা যদি এখানে এই কাজ করি তাহলে মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, আমাদের মুসলমানদের উপর হামলা আসবে। তাহলে মুসলিমদেরকে রক্ষার জন্য, আমার মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য কি করি আমরা? ইসলামের সার দেই। আর আবু বকর সিদ্দিক কি বললেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকব। আল্লাহর কসম, যারা আল্লাহর নবীর যুগে উটের রশিটা পর্যন্ত দিত অথবা একটা বকরির বাচ্চা যাকাত দিত, আমি তার বিরুদ্ধে লড়াই করব। ওমর বুঝতে পারলেন যে আবু বকর সিদ্দিক এবারে পরিষ্কার, এরপরে তিনিও তার মত পাল্টালেন। এরপরে যখন এই ঘোষণা চলে গেল, ওই যারা যাকাত দিত অসহ তারাও যাকাত দেওয়া শুরু করলো, এরপরে যারা হামলা করার চিন্তা ভাবনা করছিল তারাও সরে গেল, মোরতাদরাও আবার ফিরে আসলো, কিছু কিছুকে জাহান্নামে পাঠানো হলো, মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে সৈনিক পাঠানো হলো, তাকে হত্যা করা হলো, সব ঠিক হয়ে গেছে, ঠিক কিনা? একটু খালি মুসলিমরা দাঁড়াইলেই হয়, সাহায্য করা মালিককে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো এই কথা সবসময় বলে থাকি যে আমাদের জীবনটা কার জন্য, মরণটা কার জন্য? কত মানুষ ডাকাত রাতে মরে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে, তা আমরা মরবো না? এই গত রাত্রে আমরা আসছি, এই রাত্রে আসছি আমরা সেই জালো গাড়ি থেকে, আসতে আসতে কটা বাজে গেল, আমার সাথে লোক থেকে সব ছিল, আরো অনেকে ছিল, হঠাৎ করে দেখি যে গাড়ির লাইন পড়ে গেছে। কি ব্যাপার কি, বিশাল এক গাছ, এমনি গাছ ফলায় নাই ডাকাতরা, ওই যে বড় রাস্তা মানে বড় গাছ থাকে ওই গাছ কেটে ফলাইছে, ডাল পালা সব মিলে তো বিশাল ব্যাপার। তা আমরা তাড়াতাড়ি গাড়ি ব্যাক করে যাওয়া শুরু করছি, পরে দেখলাম পুলিশ গাড়ি আসতেছে, বললাম যে ওদিকে কি হয়েছে, দেখি সব ইয়ে হয়েছে, গাছ কয়েছে, বড় একটা গাছ ফলাইছে, আপনারা এখন জানেন না আমরা যাইতেছি, তো যাই হোক ডাকাতি করছেও কিছু। এই যে বিষয়গুলো, কত লোক মারা যায় রাস্তায়, আমি সফর করি সবসময়, এখন সফরে থাকি দেখি কত লোক মারা যায়। ওই আপনারা যশোর থেকে যারা জানেন তারা জানেন, গত সপ্তাহে কি করতাম, যশোর ছিলাম, যশোর থেকে চলে গেছি কোথায়, সিলেট, সিলেটের থেকে আরো অনেক দূরে বাঘাগের আছে, বাঘা এলাকা, ওই এলাকায় প্রোগ্রাম করছি সিলেট থেকে গিয়ে, এই যশোর থেকে গিয়ে প্রোগ্রাম করে তারপরে দিন গেছি বরগুনা, বরগুনার থেকে আসলাম জালুকাটি, সেখান থেকে আজকে আসলাম, আজকে আমার প্রোগ্রাম ছিল বরগুনা, এই আপনার বরিশাল, এই জুমার পরে যাওয়ার কথা ছিল, তাই বাতিল করে দিছি। তো রাস্তাঘাটে দেখি যে কত মানুষ মরে, তো আমরা যদি মরি তো মরবো কার জন্য? মরণ যদি লেখা তাকে ফিরে দিতে পারবো? খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় বলছিলেন, ওই যারা মৃত্যুকে ভয় করে জেহাদে যাও না, যারা মৃত্যুকে ভয় করো যে জেহাদে গেলে মরে যাব, তারা এই খালিদ বিন ওলিদকে দেখো, খালিদ বিন ওলিদের দেহের কোন একটা জায়গা বাকি নাই যেখানে তীর তরবারি কোনো জখম না আছে, আর আজকে সে বিছানায় শুয়ে শুয়ে মরে। মৃত্যু যদি লড়াইয়ের ময়দানে গেলে মৃত্যুই হয়, তাহলে খালিদ বিন ওলিদ এখন আর বিছানায় শুয়ে শুয়ে মরত না। মৃত্যু যদি তোমার লেখা থাকে, তুমি যুদ্ধের ময়দানে যাও বা না যাও, তোমার মৃত্যু ওই সময় ওই জায়গায় হবেই। আর মৃত্যু লেখা না থাকে, তুমি দুশ্মনদের ভিড়ের মধ্যে গেলে তোমার মৃত্যু হবে না। এই জন্য মরণ লেখা আছে আমাদের, মরণ কি আছে, নির্ধারিত আছে, আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমরা কাউকে ভয় করবো, ভয় করবো কাকে? আমরা এখন এখানে আছি, যদি আমাদের এখানে থাকা না যায় সেজন্য আমরা কি ইসলামের দাওয়াত বন্ধ করে দেব? আমরা যেখানে যাবো সেখানে ইনশাল্লাহ ইসলামের দাওয়াতে কাজ করবো, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের কোন জায়গা স্থায়ী না, স্থায়ী জায়গা আমাদের কোথায়, জান্নাত, কোথায়? এই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত স্থায়ী নেই, কাজে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর সেই জান্নাতে যাওয়ার কাজ কি, আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাও, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাও, তারা ফালইয়ামাল আমালান সালিহা, আমলে সালে করো, নেক আমল বেশি করে করো, যেগুলো আল্লাহর হুকুম সেগুলো পালন করো, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদত করতে কাউকে শরীক করতে পারবে না, শরীক করা যাবে না, অংশীদার করা যাবে, শিরিক করা যাবে না। এটা আমরাও সেই দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত, শিরিক বিরাবের দাওয়াত সব যাই দিব ইনশাআল্লাহ। আমরা যত দাওয়াত দিব আমাদের নিজেদের ঈমান তত কি হবে, বৃদ্ধি হবে। যাকে দাওয়াত দিলাম সে হেদায়েত যদি কবুল নাও করে, তারপরে আমাদের মেহনত কি হবে না, বিফল যাবে না। আমাদের আজরকার কাছে, আমরা কাজ করবো কাকে খুশি করার জন্য, আমাদের দল ভারী করা না, হ্যাঁ আমাদের কোনো ভোট পাওয়ার উদ্দেশ্য না, বরং আমরা তো এগুলো বলি যে কুফুরি মত, যেগুলো ভোট পড়ে এগুলো সব কি পরিষ্কার দিন কায়েমের জন্য। আপনি ইহুদি খ্রিস্টানদের তরিকা গ্রহণ করে ভোট দিয়ে তারপর ইসলাম কায়েম করবেন, সম্ভব না। এদেশে বহু ইসলামী দল আছে, কি করে এই জোট করে, ভোটে অংশগ্রহণ করে, এই জোট আর ভোট, এই জোট আর ভোট আর নোট তিনটা একত্র হয়, জোট ভোট নোট কয়টা, এই তিনটা একত্র করে মুসলমানদের ইমান থেকে সরাই দেয়। এই দ্বারা ইসলাম কায়েম হবে না, আল্লাহ রাসূলের পদ্ধতি বাদ দিয়ে ইসলাম কায়েম করা যাবে? আমাদের মনে রাখতে হবে ইসলাম কায়েম করতে হলে যেমন ভোট আর জোটে হবে না, ইসলাম কায়েম করতে হলে কেবল আসমানের কথা আর জমিনের উপরের নিচের কথা বললেও চলবে না। আমাদের বলতে হবে কি, নবীরা যেই কথা বলেছেন, নবীরা দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য কাজ করেছেন, লিউজিন কুল্লিহি, দুনিয়ার সমস্ত মতবাদের উপরে, সমস্ত তন্ত্রের উপরে, মন্ত্রের উপরে, ওই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মুক্তন্ত্র, মন্ত্র, যন্ত্র যত আছে সবগুলোর উপরে বিজয় করতে কাকে, ইসলামকে। এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, মনে রাখতে হবে যে আমাদের দ্বারা দিন কায়েম হবে এটা কোনো জরুরি না। এই বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, এর নিচে ফাউন্ডেশন আছে এবং সেখানে অনেক টাকা ব্যয় করতে হয়েছে, ওইগুলো দেখা যায় না। ঠিক এরকম ভাবে ইসলামের জন্য কিছু পিলার দরকার, কি দরকার, পিলার দরকার, খুঁটি দরকার, যারা কাজ করবে তারা সন্তুষ্ট করবে কাকে, হয়তো ইতিহাসে তাদের নাম লেখা থাকবে না, হয়তো তাদের কেউ চিনবে না, কিন্তু যার জন্য কাজ করে তিনি চিনেন কিনা, এতটুকু যথেষ্ট। আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সকলকে যেন বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে একটা ছোট্ট হাদিস আলোচনা করা হলো, এরপরে হাদিসটা অনেক লম্বা।